গাউসুল আজম উপাধি মানুষকে প্রদান করে মৃত মানুষের কবরে সাহায্য চেয়ে যারা ছুটছে তারা জানে না গাউসুল আজম শব্দের অর্থ কি। গাউসুল আজম অর্থ মহান ফরিয়াদ শ্রবণকারী, অর্থাৎ তিনি মহান আল্লাহ। তাই তো বলতে হয় গাউসুল আজম। সকলে তো তোমার সৃষ্টি জগৎ কি চমৎকার। গাউসুল আজম আল্লাহ তালা গুণগান সকলে তো তোমার সৃষ্টি জগৎ কি চমৎকার। প্রশংসা করি যদি সারা জীবন শেষ করা যাবে না তো মরণ। প্রশংসা করি যদি সারা জীবন শেষ করা যাবে না তো মরণ। তুমি রহিম তুমি করিম তুমি রহমান সকলের প্রতি তুমি সমদয়াবান। গাউসুল আজম আল্লাহ তালা গুণগান সকলে তো তোমার সৃষ্টি জগৎ কি চমৎকার। অধম আমি তোমার কাছে করি মুনাজাত কিয়ামতের শেষে দিও জান্নাতি সওগাত। ও অধম আমি তোমার কাছে করি মুনাজাত কিয়ামতের শেষে দিও জান্নাতি সওগাত। শেষ নবী যেন মোদের করেন শাফাত, মিনতির সুরে করি এই ফরিয়াদ। গাউসুল আজম আল্লাহ তালা গুণগান সকলে তো তোমার সৃষ্টি জগৎ কি চমৎকার। গাউসুল আজম আল্লাহ তালা গুণগান সকলে তো তোমার সৃষ্টি জগৎ কি চমৎকার।